নতুন বউ যাচ্ছে যে ওই পালকি চড়ে, কপালে সিঁদুর রাঙা, হাতেতে শাখা পলা, পায়েতে নূপুর বাজে তালে তালে। নতুন বউ যাচ্ছে যে ওই পালকি চড়ে, কপালে সিঁদুর রাঙা, হাতেতে শাখা পলা, পায়েতে নূপুর বাজে তালে তালে। নতুন বউ যাচ্ছে যে ওই পালকি চড়ে। তার ডিগলি যে ওই নাকেতে তার নোলক পড়া, ও ঘুমটা তোলো ঘুমটা তোলো, কি মিষ্টি মুখটা লাগছে বড়, কপালে তার ডিগলি যে ওই নাকেতে তার নোলক পড়া। মুখে তার মুচকি হাসি, হাসিতে টোল ফেলিয়ে পালকিতে যাচ্ছে যে বউ বাপের বাড়ি। নতুন বউ যাচ্ছে যে ওই পালকি চড়ে, কপালে সিঁদুর রাঙা, হাতেতে শাখা পালা, পায়েতে নূপুর বাজে তালে তালে। নতুন বউ যাচ্ছে যে ওই পালকি চড়ে। তার ভোলা ভালা, শ্মশানে মশানে ঘুরে বেড়ান, হাতে ত্রিশূল কলকে গাঁজা, দুর্গা মা ও সঙ্গে যে যান। হ্যাঁ স্বামী যে তার ভোলা ভালা, শ্মশানে মশানে ঘুরে বেড়ান, হাতে ত্রিশূল কলকে গাঁজা, দুর্গা মা ও সঙ্গে যে যান। সুন্দর জুড়ি যে ওই দেখে যে সবাই খুশি, পালকিতে আসছেন মা বাপের বাড়ি। নতুন বউ যাচ্ছে যে ওই পালকি চড়ে, কপালে সিঁদুর রাঙা, হাতেতে শাখা পলা, পায়েতে নূপুর বাজে তালে তালে। নতুন বউ যাচ্ছে যে ওই পালকি চড়ে।